আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদানা ক্বালু লাউলা উতিয়া মিসলা মা উতিয়া মূসা আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন ক্বাবল ক্বালু সিহরানা তাযাহারা ওয়া ক্বালু ইন্না বিকুল্লিন কাফিরুন। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহ পাক ইরশাদ করেছেন 48 নম্বর আয়াত সূরা কাসাসের, যে আরব মুশরিকদের কাছে যখন আমার পক্ষ থেকে সত্য আসলো তখন তারা অস্বীকার করেছে এবং তারা এসব কথা বলেছে যে মূসাকে যেমন দেওয়া হয়েছে ওইরকম আমাদের নবী মোহাম্মদ নবী এসেছে একেও দেওয়া হইতো, মানে মুজিজা নিয়ে আসতো, লাঠির আরো কিছু এই ধরনের। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদানা, যখন আমার পক্ষ থেকে সত্য আগত হইল মুশরিকদের কাছে মক্কাই, তখন তারা বলেছিল কালু লাউলা উতিয়া মিসলামা উতিয়া মূসা, কেন এই মুহাম্মদকে দেওয়া হয়নি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু যা মূসাকে দেওয়া হয়েছে মুজেজা। আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মূসা মিন কাবলু, আল্লাহ পাক বলছেন যে এই যে চ্যালেঞ্জ করছে মূসা আলাইহিস সালামকে এর পূর্বে যা দেওয়া হয়েছে তা কি তারা অস্বীকার করেনি? তাহলে কি তারা তাওরাতে বিশ্বাসী হয়েছিল? কেন পুত্তলিক? ঠিক আছে, মূসাকে যা দেওয়া হয়েছিল চ্যালেঞ্জ যখন করছে তো মূসা আলাইহিস সালামের তাওরাতে বিশ্বাসী হয়ে কমপক্ষে মূসার দিনের ওপর থাকতো। এই 360 মূর্তি নিয়ে কেন ব্যস্ত কাবার চারিদিকে? তাহলে তাহলে বোঝা গেল যে এরা আসলে মানতে চায় না, এমন না যে মূসার মতো মুজিজা নিয়ে আসলে মোহাম্মদকে মেনে নেবে, কখনো মানবে না, সব বাহানা মাত্র। কালু, বরং তারা বলেছিল সেহরানে তাজাহারা, এ মূসারও জাদু আর মোহাম্মদেরও জাদু। চাঁদ যখন বিদীর্ণ করে দেওয়া হল বলে দেখো চাঁদে জাদু করে দিল মোহাম্মদ, এই দুটোই হচ্ছে জাদু, তাজাহারা একটি জাদু আর একটি জাদুর সহায়ক আসলে। ওয়াকালু, আর তারা বলেছে ইন্না বেকুল্লিন কাফেরুন, এগুলি সব আমরা অস্বীকার করি, কোনোটাই মানবো না, বাপ দাদার ধর্ম মানবো। কুল হে নবী বলে দা ফাতু বি কিতাবি মিন ইনদিল্লাহি ওয়া আহদা মিনহুমা, তাহলে আল্লাহর পক্ষ থেকে এমন একটি কোনো গ্রন্থ নিয়ে আসো যেটা এই দুই কিতাব থেকে তাওরাত আর কোরআন থেকেও বেশি অধিক সঠিক পথের দিক নির্দেশনাকারী, এর চাইতে ভালো কোনো জীবন বিধান নিয়ে আসো দেখি, আত্মাবিয়াহু, যেটা মানবো তাহলে পেলে। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকা ফালাম আন্নাম ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, আল্লাহ পাক বলছেন হে নবী তোমার এই কথাই যদি তারা সাড়া না দেয়, কোরআন মানলো না আর নিয়েও আসতে পারলো না কোনো কিতাব, তাহলে জেনে রাখো যে তারা আসলে কুপ্রবৃত্তির অনুসারী, খেয়াল খুশির পূজা করে। ওমান আদাল্লো মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইর হুদা মিনাল্লাহ, আল্লাহর হিদায়তকে বাদ দিয়ে যারা প্রবৃত্তির অনুসরণ করে তাদের চাইতে পথভ্রষ্ট আর কি আছে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিম, আল্লাহ পাক জালিম সম্প্রদায়কে হিদায়ত করেন না। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ পাক বলছেন যে আমি মানব জাতির কাছে আমার বাণী ক্রমাগত পৌঁছে দিচ্ছি, ওয়াসালা মানে হচ্ছে পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়েছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তারা উপদেশ নিতে পারে। ধীরে ধীরে কোরআন আয়াত নাজিল হয়েছে, 23 বছরে কোরআনে করিম নাজিল হয় কমপ্লিট হল। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন, আর যেসব লোকদেরকে এর পূর্বে আমি কিতাব দিয়েছিলাম অর্থাৎ মূসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী, তারা হুম বিহি ইউমিনুন, এরা তো এই কোরআনকে বিশ্বাস করেছে। এদের অনেক বুদ্ধিমান লোকেরা, জ্ঞানী লোকেরা, তারা যখন দেখেছে যে ভবিষ্যৎবাণী যা তাওরাত আর ইঞ্জিলে আছে শেষ নবী সম্পর্কে তা তো মুহাম্মদের উপর ফিট হচ্ছে, তখন তারা সাদরে ইসলাম গ্রহণ করেছে। যেমন ইহুদিদের বড় আলেম মুদিনে ইসলাম গ্রহণ করেছিলেন, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসেন সেই দিনে চিনতে পারলেন যে ইনি সত্যি নবী, শেষ নবী। এছাড়া হাবাসা আবেসেনিয়ার বাদশাহ নাজাসি, বাদশাহ রাজা খ্রিস্টান, এইরকমই হাবাসার আরো যারা সত্য জানতে পেরেছে যে এটাই শেষ নবী, তখন তারা ইমান নিয়ে এসেছে। ওয়াইজা ইউতলা আলাইহিম, যখন তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো হইতো কাউলু, তারা বলতো আমান্না বিহি, আমরা বিশ্বাস করলাম, ইন্নাহুল হাক্কু মিন রব্বিনা, আমাদের প্রতিপালকের পক্ষ থেকে এটা সত্য কোরআন, ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, এর পূর্বেও আমরা মুসলিম ছিলাম। এর দ্বারা স্পষ্ট হয় যে আমরা আগেও মুসলিম ছিলাম, খ্রিস্টান আর ইহুদি নাম এগুলি আল্লাহর দেওয়া নাই। আল্লাহ পাক তারপরে বলছেন তাদের কথা, উলায়েকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন বিমা সাবারু, যারা আগের সত্য দিনের উপর ছিল, মূসা আলাইহিস সালামের দিনের উপর তাওরাত মানত, ইঞ্জিল মানত, পরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর কোরআন নাযিল হলো জানতে পারলো দৌড় দিয়ে ছুটে আসলো, আদি ইবনে হাতিম, এরা খ্রিস্টান ছিল, হাতেম তাই যে বড় দানশীল দাতা মানুষ ছিলেন, তার ছেলে আদি মুসলমান হয়েছেন, সাহাবি। আল্লাহ পাক এই সব লোকদের সম্পর্কে দুই দিন মেনেছে। আগের দিন যখন ছিল কোরআন আসেনি, নবী আসেননি, শেষ নবী আগের সত্তর দিনের উপর ছিল। যখন আল্লাহ পাকের নতুন সিলেবাস, নতুন দিনে দিনে ইসলাম এসছে, তখন সেটাও সাদরে গ্রহণ করেছে। আল্লাহ পাক বলছেন এদেরকেই দ্বিগুণ বদলা দেওয়া হবে, দুই দিন পালন করার বদলা দেওয়া হবে। কারণ বেমাস সবরও তারা ধৈর্যশীল ছিল, চিন্তা করে দেখেছে এটা ঠিক, সুতরাং ধরতে হবে। এখানে বাঁকা হইলে হবে না যে বাপ দাদার ধর্ম ছেড়ে দেবো, হারিয়ে বংশের ধর্ম ছেড়ে দেবো, এ কথা তারা চিন্তা করেনি। ধৈর্য ধারণ করেছে, তাদেরকে গাল খেতে হয়েছে, তাদেরকে ভর্ৎসনা শুনতে হয়েছে সমাজের কাছ থেকে, আত্মীয়দের কাছ থেকে, কাফেরদের পক্ষ থেকে, কিন্তু তারা ওইসবের পরোয়া করেনি। ওয়াদ রাউনা বিল হাসানাতি সাইয়্যা, এবং তারা ভালো দিয়ে মন্দকে দূর করত। কেউ যদি খারাপ আচরণ করেছে, গাল দিয়েছে, গালের জবাব গাল দিয়ে দেয়নি তারা। অমিম মারাজাক নাহ ইউনফিকুন, এবং এরা যা আল্লাহ দান করেছে তা থেকে তারা ব্যয় করে। ওয়াইজাসামি উল্লাহ ওয়া আরাদু আনহু, আর যখন তারা ওয়াসার কথা শুনে, ওয়াসার কাজ দেখে, তখন সেখান থেকে কেটে পড়ে, মুখ ফিরিয়ে নেয়। শরীয়ত বিরোধী কাজ, নাজায়েজ কাজ অথবা সময়ের অপচয়, কোনো লাভ নেই, এইরকম কাজে বসেও না, এরকম কথা বলেও না। ওয়াকালু, আর বলে লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের কর্ম আমাদের কাজে আসবে, তোমাদের কর্মের ফল তোমাদের পেতে হবে, তোমাদের এই খারাপ ওয়াসার কাজে আমরা নেই। সালামুন আলাইকুম, তোমাদেরকে সালাম রইল বলে কেটে পড়তেন, এটা হচ্ছে কেটে পড়ার সালাম। লানাবতাগিল জাহিলিন, আমরা মূর্খদের সঙ্গ চাই না, যারা মূর্খামি করে, যারা পাপ করে, গুনাহ করে, তাদের মজলিসে বসতে চাই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন হিদায়াত সম্পর্কে, যে হিদায়াত মানে গন্তব্যস্থান দেখিয়ে দেওয়া, সঠিক পথে লাগিয়ে দেওয়া, এটা আল্লাহর কাজ। নবীর কাজ, কোরআনের কাজ হচ্ছে শুধু রাস্তাটা দেখিয়ে দেওয়া, আর আল্লাহ পাকের এর ছাড়া অতিরিক্ত হচ্ছে আল্লাহই তৌফিক দাতা, গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক প্রচেষ্টা চালিয়েছেন আপন জনকে হেদায়ত করার জন্য, নিজের চাচা আবু তালেব হিতাকাঙ্ক্ষী দরদি, কিন্তু হেদায়ত হইল না। আর এক চাচা আবু লাহাব কট্টর শত্রু, শত্রু ইসলামের শত্রু, নবীর শত্রু, বড়ই শক্ত, আর কোনোদিন সাহায্য সহযোগিতা করেনি, কষ্টই দিয়েছে, সেও হেদায়ত হলো না। আর দুই আপন চাচা আব্বাস হেদায়ত হলেন, হামজা সাইয়দুস সুহাদা হেদায়ত হলেন, হেদায়ত আল্লাহ পাকের হাতে। তো আল্লাহ পাক রব্বুল আলমিন যখন আবু তালেব আলী রাজিয়াল্লাহ তাআলার পিতা নবীর চাচা, এত বড় দরদি আর হিতাকাঙ্ক্ষী ছিলেন, তারপরেও ইমানের তৌফিক হল না। যেই দিন মৃত্যু মুখে পতিত, সেই সময় শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাহেব ছুটে আসছেন, চাচা মারা যাচ্ছে, যাই একটু আবার শেষ চেষ্টা করে দেখি কলিমা পড়াবার। আগেই দেখে অলরেডি বড় শয়তান বসে আছে, আবু জাহাল আর বড় বড় নেতারা সব বসে আছে, যাতে করে আবু তালে মুসলিম না হয়ে যায়, ভাতিজার ধর্ম যেন গ্রহণ না করে, বাপদাদার ধর্মের আমাদের ধর্মে যেন থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে ইয়া আম্মে, হে চাচা, সহিহ বুখারী হাদিস, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধু বলে দেন যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আরবি ভাষা অন্তর থেকে বিশ্বাস করে বলবে, যদি মুখে শুধু মন্ত্র পাঠ করার ব্যাপার হতো তাহলে বলতে অসুবিধা কি ছিল, কিন্তু আবু তালেব অর্থ বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেজন্য ও বলতে রাজি হলো না। হ্যাঁ, আর মন্ত্রের মতো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আবার লা ইল্লাহকে নাকচ করবেন, আবার কবর মাজারে সিজদা করবেন, পূজা করবেন গায়রুল্লাহ, তাহলে লা ইলাহার কোনো ফায়দা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ একবার শুধু বলে দেন আপনি, কালেমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই দিয়ে আমি প্রমাণ পেশ করতে পারবো আমার চাচা মুসলিম হয়েছে, আল্লাহ একে জান্নাতে নিয়ে যাব, কোনো আমল হোক আর না হোক শেষখানে শুধু কলেমাটা আপনি পড়ে দেন বিশ্বাস করে। ওইদিকে আবু জাহাল বলছে আবু তালেব আতার গাওয়ান মিল্লাত আবিক, তোমার বাপ আব্দুল মুতালেব এত বিচক্ষণ মানুষ, কাবার মুতাওয়াল্লি, তার ধর্ম ছেড়ে দিবে শেষখানে, কি মরণকে ভয় লেগে গেল, বিভ্রান্ত হয়ে গেল আবু তালেব। শেষখানে বলছে ভাতিজা তোর কথা রাখতে পারলাম না, হুয়া আলা মিল্লাত আব্দুল মুতালেব, আমার আব্বা আব্দুল মুতালেব, তুই হচ্ছিস ভাতিজা, বাপের ধর্মেই থাকি। সুবহানাল্লাহ, হেদায়েত হলো না। নবী সাল্লাম অত্যন্ত শোকে ভেঙে পড়লেন যে হাই, ওই বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, আবু তালেবের ইন্তেকাল, জুলম অত্যাচার বেড়ে গেল কাফেরদের, চাচাকে হেদায়েত করতে পারলাম না। আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন এই আয়াত নাজিল করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে ভালোবাসো, যে তোমার প্রিয়জন, তাকে তুমি হেদায়েত করতে পারবে না, মানে গন্তব্যস্থানে পৌঁছে তাকে মুসলিম বানিয়ে দিয়ে মুমিন বানিয়ে, এটা তোমার কাজ না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক যাকে চাইবেন হিদায়াত করবেন, তৌফিক দেবেন। আর কে হেদায়ত প্রাপ্ত হবে সে সম্পর্কে আল্লাহ অধিক জানেন। ওয়াকালু ইন্নাত্তাবিল হুদা মাআকা নুতাখাত্তাব মিন আরদিনা, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন কাফের মুশরিকদের মক্কার লোকেদের সংশয়ের, দুশ্চিন্তার কি যে আমরা যদি মুসলিম হয়ে যাই, নবী মোহাম্মদের সাথ দিয়ে দিই, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য রেহলাতা শীতায় ও সৈফ, গ্রীষ্মকালে আমরা শাম দেশে যাই আর শীতকালে যাই ইয়ামান দেশে, রাস্তায় কত আমাদের মতোই যারা মূর্তি পূজক মুশরিক তারা আছে, সেসব গোত্র আছে, আমরাকে যখন জানবে যে আমরা মুসলিম হয়ে গেছি নবী মোহাম্মদকে মেনে নিয়েছি, তখন আমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, বয়কট করে দিবে, না হয় রাস্তায় কাফেলা লুটপাট করে নেবে, আমাদের ওপর হানা দিবে হয়তো মক্কার উপর, এসব ঝুঁকি কেন নিতে যাব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য জানা সত্ত্বেও যে তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়েছেন, দুনিয়ার স্বার্থে আঘাত লাগছে, যদি ইসলাম কবুল করি তো এইগুলি আশঙ্কা আছে, নিরাপদ নই আমরা, আমাদের ব্যবসা বাণিজ্য নিরাপদ নয়, আমাদের সফর নিরাপদ নয়, রাস্তাঘাটে কোথাও মার খেতে হবে, লুটপাট হয়ে যাবে, সুতরাং আমরা ইমান নিয়ে আসবো না। আল্লাহ পাকের জবাব দিয়েছেন, ওইসব চিন্তা করিও না, আল্লাহ আল্লাহর ঘরকে নিরাপদ করেছেন সুতরাং তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। তারপরেও তাদের অধিকাংশই ইমান নিয়ে আসতে চায়নি, কুফুরী অবস্থায় মারা গেছে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসবো। মুশরিকদের আশঙ্কার জবাবে ওয়াকালু, এই আরব মুশরিকেরা মক্কার লোকেরা কুরাইশরা বলেছিল, ইন্নাত্তাবিল হুদা মাক, হে নবী মোহাম্মদ তোমার যদি এই রাস্তার অনুসরণ করি, নতাখাত্তাফ মিন আরদেনা, তাহলে আমাদের এই ভূমি থেকে আমাদেরকে লুটপাট করে নিয়ে যাবে লোক, আমাদের উপর জুলম অত্যাচার হবে। আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমিনা, আল্লাহ জবাব বলছেন তাদেরকে কি আমি প্রতিষ্ঠিত করিনি নিরাপদ হারামের এলাকায়, আল্লাহর ঘরের আশেপাশে যেসব এলাকায় একজন পাপ করেও এসেও নিরাপত্তা পায়, এখানে কেউ কারোর জুলম অত্যাচার করে না, এখানে অস্ত্র ধারণ করা চরম অন্যায় কাজ, এখানে একটা পাখি এসেও নিরাপদ শিকার করা জায়েজ নাই, একটা গাছও নিরাপদ এখানে গাছ কাটা জায়েজ নাই, ইউজবা এলেইহে সামারাতু কুল্লি শাই, তারপরে নানান রকমের ফলমূল সারা বিশ্ব থেকে এখানে আসছে, এটা দেখে না? তখন থেকে আল্লাহ পাকের নিয়ামত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে যে মক্কা মরুভূমি, পাহাড় ছাড়া আর কিছু নেই, কোনো গাছপালা জন্মাই না, ফলমূলের গাছ নেই, সারা বিশ্বের সমস্ত ফল মক্কার মার্কেটে পাওয়া যায়, আল্লাহ পাক এই অনুগ্রহের কথা বলেছেন। তোমরা কেন ভয় করছো আমরা খেতে পাবো না সকলে বাইকট করলে? আল্লাহ বলছেন যে রিজকাম মিল্লাদুন, এ তো আমার পক্ষ থেকে রিজিক, ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোক জানে না আসল কথা। ওয়াকাম আহলাকনা মিন কারিয়াতিন, আর বহু জনপদকে আমি ধ্বংস করেছি, বাতেরাত মাইশাতাহা, সেখানকার লোকেরা ভোগবিলাসের সামগ্রী পেয়ে তারা অহংকার করেছিল, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, এসব তাদের ঘর বাড়িগুলি খালি শূন্য পড়ে আছে, তাদের ধ্বংস করে দেওয়ার পরে আর কেউ সেখানে বসবাস করেনি, তবে অল্প কিছু লোক, কোনো কোনো সময় ওই সব রাস্তা দিয়ে লোকেরা অতিক্রম করতো, সামুদ সম্প্রদায় ধ্বংস করা হয়েছে আর কেউ ওই সব জায়গায় বাস করেনি, আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন আল্লাহ পাক, ওই সব এলাকা আর কেউ বাস করেনি, কোনো পথিক মুসাফির রাস্তা দিয়ে যাচ্ছে দেখলো জায়গাগুলো ব্যাস এতটুকু, আল্লাহ পাক এভাবে ধ্বংস করেছেন তাদের। অকন্যা নাহানুল ওয়ারেসিন, আর আমি আল্লাহ এসবের উত্তরাধিকারী, আমি এই জমিনের ওয়ারিস, অমাকান রব্বুকা মুহলিকাল কোরা, আর আল্লাহ পাক হে নবী তোমার রব কোনোদিন কোনো জনপদকে ধ্বংস করবেন না, হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান, যতক্ষণ পর্যন্ত কোনো শহরের কোনো এলাকার কেন্দ্রভূমিতে রাসূল না পাঠান। আল্লাহ পাক যে কোনো দেশের যে কোনো এলাকার কেন্দ্রভূমিতে রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক গ্রামে গ্রামে আর ডিস্ট্রিক্টে রাসূল পাঠানো সম্ভব নয়, যে আল্লাহ পাক মক্কায় পাঠাবেন, মদিনায় পাঠাবেন, জিদ্দায় পাঠাবেন, আর রিয়াজে পাঠাবেন, সম্ভব না, কিন্তু আল্লাহ পাক প্রত্যেক এলাকার যে কেন্দ্রভূমি গুরুত্বপূর্ণ স্থান সেখানে আল্লাহ পাক একজন রাসূল পাঠিয়েছেন, আর আশেপাশের লোককে বলা হয়েছে তোমরা এই রাসূলের অনুসরণ করো। মহান আল্লাহ ইরশাদ করছেন সেই রাসূল, ইয়াতুল আলিম আয়াতেন, আমার আয়াত পাঠ করে শোনাতো, ওমা কুন্না মুহলিকিল কোরা, আর কোন জাতিকে কোন এলাকার অধিবাসীদেরকে আমি ধ্বংস করি না, ইল্লা ওয়া আহলুহা যালিমুন, যতক্ষণ পর্যন্ত সেখানকার লোকেরা জালেম না হয়ে পড়ে, শিরকের জুলুম কুফরির জুলুম, আর না হয় ইবাদত বন্দিগি না করার জুলুম, না হয় মানুষের হক নষ্ট করার জুলুম, যখন জুলুম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে তখন আল্লাহ পাকে বিভিন্ন রকমের আজাব নেমে আসে। ওমা উতি তুমিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে দুনিয়ায় এগুলি হচ্ছে পার্থিব জগতের ভোগের সামগ্রী কিছুদিনের জন্য। ওয়াজিনাতুহা, এবং এই পৃথিবীর শোভা সৌন্দর্য। ওমা ইনদাল্লাহ খাইরু ওয়া আবকার, আল্লাহর নিকট যা আছে তাই হচ্ছে উৎকৃষ্ট এবং স্থায়ী। আফালা তাকিলু, তোমার বুঝার চেষ্টা করো না। আফামা ওয়াদনাহু ওয়াদান হাসানা, আমি যার সাথে ভালো ওয়াদা করেছি ফাহুয়া লাকিহি, তা তো সে পাবেই, সৎকর্ম করবে তার ভালো ফল পাবে, আমি ওয়াদা করেছি। কামান, এই ভালো মানুষ কি ওই লোকের মতো হইতে পারে, মাত্তা নাহু মাতা আল হায়াতির দুনিয়া, যাকে পার্থিব জগতের ভোগের সামগ্রী তো দিয়েছি। সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহজারিন, তারপরে তাকে কিয়ামতের দিনে অপরাধী করে হাজির করা হবে, আল্লাহর দরবারে অপরাধী হয়ে উপস্থিত হবে। দুনিয়ায় খুব ভোগ বিলাস করেছে, বড় নেতৃত্ব, ধনের অভাব নেই, ভোগ বিলাসের সামগ্রীর অভাব নেই, কোনো দুঃখ ছিল না, কিন্তু জাহান্নামের ইন্ধন হবে, হাজির হবে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে। সে কি ভালো নাকি ওই ব্যক্তি যে অল্পই পেয়েছে দুনিয়ায় কিন্তু আখেরাতে নিরাপদ হয়ে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক সত্য করে দেখিয়েছেন, সে শ্রেষ্ঠ। ওয়াইয়াউমায়ুনাদিহিম, আর যেদিন আল্লাহ পাক মানুষকে ডাকবেন, ফায়াকুল, আর বলবে আইনা শুরাকা আল্লাযিনা কুনতুম তাজউমুন, তোমাদের ওই সব শরীকগুলি কোথায় যেগুলি আমার সাথে শরিক করেছিলে, যাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে এরাও এবাদত পাওয়ার যোগ্য, সেজদা পাওয়ার যোগ্য, এরাও ছেলে মেয়ে দিতে পারে, এরাও রোগ ভালো করতে পারে, কোথায় ডেকে নিয়ে আসো ওদেরকে আমার কাছে। আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবেন, কালাল্লাযিনা হাক্কা আলাইহিমুল কওল রব্বানা হাউলা আল্লাযিনা আগওয়াইনা আগওয়াইনাহুম কামা গাওয়াইনা। তখন এই যে নেতারা, ধর্মীয় নেতা গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে, পীরভণ্ডরা পথভ্রষ্ট করেছে, বুজুর্গরা, বড়রা, মনীষীরা পথভ্রষ্ট করেছে, সত্য পথ দেখায়নি, লুকিয়ে রেখেছে, সত্যকে গোপন করেছে, আল্লাহ বলছেন তাদের সম্পর্কে কালাল্লাযিনা হাক্কা আলাইহিমুল কওলু, ওই সব লোকেরা বলবে যাদের ওপর আল্লাহর আযাবের বাণীর বাস্তবায়ন হবে, এরা নেতা, এদেরকে বড় শাস্তি দেওয়া হবে। এরা বলবে হাওলাইল্লাযিনা আগওয়াইনা, এদেরকে আমরাই পথভ্রষ্ট করেছিলাম, আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, আমরাও পথভ্রষ্ট হয়েছি আর এদেরকেও পথভ্রষ্ট করেছি, এখন বুঝতে পেরেছি আমরাও ভুল পথে ছিলাম আর লোকজনকে ভুল পথে চালিত করেছি। তাবাররা আনা ইলাইক, আল্লাহ এখন তোমার অভিমুখী হয়ে নিজেকে মুক্ত করছি এসব পাপ থেকে। মা কানু ইয়ানা ইয়াবুদুন, এরা আমাদের পূজা করতো না, এরা শয়তানে পূজা করতো, এরা কে জবরদস্তি করিনি, এরাকে শুধু হয়তো পরামর্শটাই দিয়েছি বা বলেছি যে এটা চলবে ওইটা চলবে, এটাও ঠিক, এখানেও পাওয়া যায়। ওয়াকিলাত ও শোরাকাকুম, আল্লাহ পাক বলছেন যে বলা হবে ডাকো তোমাদের এই শরীকদেরকে, ফাদাউহুম, তাদেরকে ডাকবে, ফালাম ইয়াস্তাজিবুলহুম, কিন্তু কোনো সাড়া পাবে না, ডাকবে যাদেরকে পূজা করেছে, যাদের উপাসনা করেছে, যাদের কাছে মনে করেছে এদের কাছে দুনিয়ার উন্নতি অবনতির মালিকানা রয়েছে, তাদেরকে ডাকবে কিন্তু কোনো জবাব পাবে না। ওরা আউল আজাব, আর আজাবকে প্রত্যক্ষ করবে, লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, তারা যদি সঠিক পথ নিত তাহলে তাদের জন্য কত কল্যাণকর হইতো। ওয়াইয়াউমায়ুনাদিহিম, আল্লাহ বলছেন সেই দিন আমি আরো ডাক দেব, ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, আল্লাহ পাক বলবেন যে রাসূলদেরকে কি জবাব দিয়েছিলে, হে জাতি তোমাদের কাছে রাসূলরা এসেছিল, রাসূলদেরকে কি জবাব দিয়েছিলে। ফাআমিয়াত আলাইহিমুল আমবা ওয়াইয়াউমায়যিন ফাহুম লা ইয়াতাসআলুন, সেই দিন তাদের কথা বন্ধ হয়ে যাবে, কোনো জবাব দিবেন না। মুহাম্মদ এসেছিলেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া কি জবাব দিয়েছিলে, মুসা এসেছিলেন, ফেরাউন কি জবাব দিয়েছিল, নূহ আলাইহিস সালাম এসেছিলেন, হে নূহের জাতি কি জবাব দিয়েছিল, প্রত্যেক নবী সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন মানব জাতিকে, কি তোমাদের কাছে নবী এসেছিল, ডাকে সাড়া দিয়েছিলে, কি প্রতিক্রিয়া দেখিয়েছিলে, মেনেছিলে কি অমান্য করেছিলে। আল্লাহ পাক তারপর বলছে ফাহুম লা ইয়াতাসআলুন, সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হবে না, কোনো উত্তর আসবে না, তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হবে না, চুপ থাকো তোমরা এক সময়, আর যখন হিসাব নেওয়ার সময় আল্লাহ পাক তখন তাদের হিসাব নেবেন। ফাআম্মা মান তাওয়াব, পক্ষান্তরে যারা তওবা করেছিল, ও আমানা ইমান সুন্দর করেছিল, ও আমেলা সালেহান সৎকর্মশীল হয়েছিল, ফাআসা ইয়াকুনা মিনাল মুফলিহিন, তারাই সফল কাম হবে। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, আল্লাহ পাক এই আয়াতে 68 নম্বর আয়াত সূরায়ে কাসাসের আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকই সৃষ্টি করেন আর আল্লাহ পাকই সবকিছুর মনোনয়ন করেন, মানুষের ইখতিয়ার আল্লাহ পাক ছেড়ে দেননি। ওয়া রাব্বুকা হে নবী, তোমার প্রতিপালকই সৃষ্টি করেন মা ইয়াশা, যা চান, কারো ঘরে আল্লাহ শুধু ছেলে, কারো ঘরে শুধু মেয়ে, কারো ঘরে ছেলে মেয়ে দুই রকমের, কাউকে নিঃসন্তান। ওয়াইখতার, এবং আল্লাহ পাকই চয়েস করেন, মনোনীত করেন। মা কান লাহুমুল খিয়ারা, মানব জাতির কোনো ইখতিয়ার নেই, কোনো ক্ষমতা নেই। মুখতারিকুল রব্বুল আলামিন, আল্লাহ পাক সবকিছুর ইখতিয়ারের মালিক, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন আর অন্য কেউ না। মা কান আল্লাহুল খিয়ারা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক পবিত্র অংশীদার থেকে। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মানব জাতি যে শিরক করে সেই সব শিরক থেকে আল্লাহ পাক অতি মহান। ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, মানুষ যা অন্তরে লুকিয়ে রাখে আর যা প্রকাশ করে সে সম্পর্কে হে নবী তোমার রব ভালো জানেন। ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কেউ সত্য মাবুদ নেই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, আগে পরে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের বা দুনিয়া আখেরাতে সব সময় আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা। ওয়ালাহুল হুকম, এবং বিচারের মালিক একমাত্র আল্লাহ, বিধানের মালিক বিধানদাতা একমাত্র আল্লাহ, আদেশ নিষেধ দেওয়ার ইখতিয়ার একমাত্র আল্লাহ পাকের। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, কুল আরআইতুম ইন জাআল আল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, হে নবী মানুষকে জানিয়ে দাও, আচ্ছা বলো তো যদি আল্লাহ পাক রাতকে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত চিরকাল রাতই রেখে দিতেন, রাত হইল তো হইল আর ভোর হচ্ছে না, এরকম যদি আল্লাহ করে দিতেন। মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো এলাহ আছে, উপাস্য আছে? ইয়াতিকুম বিদ্দিয়া, যে আলো এনে দেবে। আফালা তাসমাউন, তোমরা কি শুনছো না? কুল আরআইতুম, হে নবী বলো তাদেরকে, আর আয়তুম, আচ্ছা তোমরা চিন্তা করো, ইন জাআল আল্লাহ আলাইকুম নাহারা সারমাদা, আল্লাহ যদি দিন করেই চিরকাল রেখে দেন ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া আর কোন এলাহ আছে? ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, যে রাত এনে দিতে পারে, অন্ধকার করে দিতে পারে যাতে তোমাদের বিশ্রাম একটু হয়, তাও হইতো না? আফালা তুবসিরুন, তোমরা কি চোখ খুলে দেখো না, অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করে দেখো না? অমির রহমাতেহি, তার দয়ার অন্তর্ভুক্ত হচ্ছে, জাআলালাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ রাতও সৃষ্টি করেছেন দিনও সৃষ্টি করেছেন। লিতাসকুনু ফিহি, রাতে তোমরা বিশ্রাম করবে, ওয়ালিতাবতাগু মিন ফাযলিহি, আর তার অনুগ্রহ রিজিক সন্ধান করবে দিনের আলোতে, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আর যাতে তোমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে পারো। ওয়াইয়াউমা ইউনাদিহিম, আর সেই দিনকে স্মরণ করো কিয়ামতের দিন, যেদিন আল্লাহ পাক মানব জাতিকে ডাকবেন, ফায়াকুলু, বলবে, আইনা শুরাকাই আল্লাযিনা কুনতুম তাজউমুন, আমার শরীকগুলি পার্টনারগুলি কোথায়, যাদের সম্পর্কে তোমাদের ধারণা ছিল যে এরাও আল্লাহ পাকের শরীক অংশীদার, এরা কেউ আল্লাহ পাক ক্ষমতা দিয়ে রেখেছেন, ওলিউল্লাহর মরেও মরে না আরো শক্তিশালী হয়ে যায়, তারা আরো দিতে পারে, কই ওই শরীকগুলি কোথায়? আল্লাহ বলছেন, ওয়া নাজানা মিন কুল্লি উম্মাতিন শাহীদা, প্রত্যেক জাতি থেকে একজন করে সাক্ষী আমি বের করে নিয়ে আসবো, নবীদেরকে আল্লাহ পাক সাক্ষী হিসাবে নিয়ে আসবো। ফাকুলনা, আমি বলবো, হাতু বুরহানা, তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো, ফালিমু, তখন তারা বুঝতে পারবে, আন্নাল হাক্কালিল্লাহ, এই ইবাদতের হক একমাত্র আল্লাহ পাকের, এই প্রাপ্য আল্লাহর ছিল। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর যা তারা মিথ্যা রচনা করেছিল, মনগড়া ধর্মকর্ম, মনগড়া মতবাদ, ইজম, এগুলি সব উধাও হয়ে যাবে, কিছু থাকবে না, এগুলির নেতারাও থাকবে না আর এগুলিও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, সঠিক পথে চলার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের হিদায়াতের উপর অটল রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।